আজ মোরে আর কাল মোরে দুবেলা নবীকে শরণ করে, মোর মরার সময় যদি দেখা দেয় মুই শান্তিতে হয়তো মরতে পারে। আজ মোরে আর কাল মোরে দুবেলা নবীকে শরণ করে, মোর মরার সময় যদি দেখা দেয় মুই শান্তিতে হয়তো মরতে পারে। আজ মোরে আর কাল মোরে, মোর রাতে ঘুমার আসে না, মুই দুনিয়াতে এক বেগানা। মোর রাতে ঘুমার আসে না, মুই দুনিয়াতে এক বেগানা। ইয়া রাসূল তুমি ছাড়া আমার আর কে আছে তুমি বলো না। তোমার দামান দু হাত বাড়িয়ে, তোমার দামান দু হাত বাড়িয়ে যেন শক্ত করে আমি ধরতে পারি। মোর মরার সময় যদি দেখা দেয় মুই শান্তিতে হয়তো মরতে পারি। আজ মরি আর কাল মরি, মোর ছল ছল করে দু আঁখি উড়ে যায় বুঝি প্রাণ পাখি। মোর ছল ছল করে দু আঁখি উড়ে যায় বুঝি প্রাণ পাখি। থামো থামো ও আজরাই, মোর নবী এখন আসতে বাকি। মোর পাগল রুহ পড়ে আল্লাহ, মোর পাগল রুহ পড়ে আল্লাহ, তার সুরত দেখে যেন মরতে পারে। মোর মরার সময় যদি দেখা দেয় মুই শান্তিতে হয়তো মরতে পারে। আজ মরে আর কাল মরে, আজরাইল যখন আসিবে সে কারো বাধা মানবে না। আজরাইল যখন আসিবে সে কারো বাধা মানবে না। আজরাইল তোমাকে মরতে হবে এই কথা ভুলে যেও না। করব না ভয় হবে মোর জয়, করব না ভয় হবে মোর জয়, মরণের পাঞ্জা লড়তে পারে। মোর মরার সময় যদি দেখা দেয় মুই শান্তিতে হয়তো মরতে পারে। আজ মরে আর কাল মরে, সারা দিন এত ফোন করো চাও না কি আল্লাহর ফোন নম্বর। সারা দিন এত ফোন করো চাও না কি আল্লাহর ফোন নম্বর। দুই চার চার তিন চার ডায়ল করো তুমি পেয়ে যাবে আল্লাহর দিদার। ফজর জোহর আসর মাগরিব, ফজর জোহর আসর মাগরিব, এশার জামাত যেন ধরতে পারে। মোর মরার সময় যদি দেখা দেয় মুই শান্তিতে হয়তো মরতে পারে। আজ মরে আর কাল মরে, ও গো ইমাম একটু দাঁড়িয়ে যাও কাফন পরায়ো না আমায়। ও গো ইমাম একটু দাঁড়িয়ে যাও কাফন পরায়ো না আমায়। মোর নবীজির রওজার চাদর এক ফালি দিও আমার গায়। মই দুল ইসলাম হয় হাসতে হাসতে মইদুল ইসলাম হাসতে হাসতে এই দুনিয়াকে যেন ছাড়তে পারে মোর মরার সময়, মোর মরার সময় যদি দেখা দেয় মই শান্তিতে হয়তো মরতে পারে। আজ মরি আর কাল মরি দুবেলা নবীকে স্মরণ করে, মোর মরার সময় যদি দেখা দেয় মই শান্তিতে হয়তো মরতে পারি। আজ মরি আর কাল মরি। www.anibas.in